এলো মাহে রমজান, এলো মাহে রমজান, এলো মাহে রমজান, এলো মাহে রমজান, বছর ঘুরে এলো ফিরে, বছর ঘুরে এলো ফিরে, বছর ঘুরে এলো ফিরে, নিয়ে রহমতের পয়গাম, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, এলো মাহে রমজান, এলো মাহে রমজান, এলো মাহে রমজান, এলো মাহে রমজান, বছর ঘুরে এলো ফিরে, বছর ঘুরে এলো ফিরে, নিয়ে রহমতের পয়গাম, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, রহমত বরকত নিয়ে এলো মুমিন মুসলমানের দারে দারে, রহমত বরকত নিয়ে এলো মুমিন মুসলমানের দারে দারে, দূর করে সব পাপ কালিমা, জ্বালাবে আলো সবার অন্তরে, দূর করে সব পাপ কালিমা, জ্বালাবে আলো সবার অন্তরে, রহমত বরকত নিয়ে এলো মুমিন মুসলমানের দারে দারে, দূর করে সব পাপ কালিমা, জ্বালাবে আলো সবার অন্তরে, সবার দারে এলো ফিরে, সবার দারে এলো ফিরে, সবার দারে এলো ফিরে, নিয়ে মাগফিরাতের পয়গাম, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, এলো মাহে রমজান, এলো মাহে রমজান, এলো মাহে রমজান, এলো মাহে রমজান, বছর ঘুরে এলো ফিরে, বছর ঘুরে এলো ফিরে, নিয়ে রহমতের পয়গাম, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, রোজার শেষে খুশি ঈদ, শুধুই রোজাদারের জন্য, রোজার শেষে খুশি ঈদ, শুধুই রোজাদারের জন্য, রোজা রেখে খোদার কাছে প্রিয় বলে যারা গণ্য, রোজা রেখে খোদার কাছে প্রিয় বলে যারা গণ্য, রোজার শেষে খুশি রই শুধুই রোজাদারের জন্য, রোজা রেখে খোদার কাছে প্রিয় বলে যারা গণ্য, তাদের তরে এলো ফিরে, তাদের তরে এলো ফিরে, তাদের তরে এলো ফিরে, নিয়ে না জাতির পয়গাম, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, এলো মাহে রমজান, এলো মাহে রমজান, এলো মাহে রমজান, এলো মাহে রমজান, বছর ঘুরে এলো ফিরে, বছর ঘুরে এলো ফিরে, নিয়ে রহমতের পয়গাম,